ଅମୃତମଣି ହେ ଚିନ୍ତାମଣି ତୁମେ ନାଥ ଜଗନ୍ନାଥ। ଅମୃତମଣି ହେ ଚିନ୍ତାମଣି ତୁମେ ନାଥ ଜଗନ୍ନାଥ। ହେ ଗୋପୀନାଥ କମଳାକାନ୍ତ ତୁମେ ମୋର ମୁକ୍ତି ତୀର୍ଥ। ପ୍ରଭୁ ହେ ତୁମେ ମୋର ମୁକ୍ତି ତୀର୍ଥ। କୈକେୟୀ ମାଙ୍କ କପଟ ବଳି ବନବାସ କରିଥିଲ। କୈକେୟୀ ମାଙ୍କ କପଟ ବଳି ବନବାସ କରିଥିଲ। ସୀତା ମାତାଙ୍କୁ ହରିଲା ଦୁଷ୍ଟ ରାବଣକୁ ବଧ କଲ। ପ୍ରଭୁ ହେ ରାବଣକୁ ବଧ କଲ। ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷ ଶ୍ରୀରାମ ତୁମି ସବରୀୟ ଇଠା ଚଖା। ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷ ଶ୍ରୀରାମ ତୁମି ସବରୀୟ ଇଠା ଚଖା। ସୁଗ୍ରୀବ ସଙ୍ଗେ ମିତ ବସିଲ ଶୁଣି ତାର ଦୁଃଖ କଥା। ପ୍ରଭୁ ହେ ଶୁଣି ତାର ଦୁଃଖ କଥା। ଯେଉଁ ପାଦକୁ ପାଇବା ପାଇଁ ଜପନ୍ତି ବ୍ରହ୍ମା ଶଙ୍କର। ଯେଉଁ ପାଦକୁ ପାଇବା ପାଇଁ ଜପନ୍ତି ବ୍ରହ୍ମା ଶଙ୍କର। ବିଜ୍ଞାନୀ ଧୀବର ଧୋଇଲା ସେ ପାଦ ଆହା କେଡ଼େ ଭାଗ୍ୟ ତାର। ପ୍ରଭୁ ହେ ଆହା କେଡ଼େ ଭାଗ୍ୟ ତାର। ଗୌତମ ଋଷି ଅଭିଶାପରେ ଅହଲ୍ୟା ପାଷାଣୀ ଥିଲେ। ଗୌତମ ଋଷି ଅଭିଶାପରେ ଅହଲ୍ୟା ପାଷାଣୀ ଥିଲେ। ତୁମ ଚରଣ ପରସେ ପ୍ରଭୁ ଅହଲ୍ୟା ଉଦ୍ଧାର ହେଲେ। ପ୍ରଭୁ ହେ ଅହଲ୍ୟା ଉଦ୍ଧାର ହେଲେ। କଳି ଯୁଗରେ ନାହିଁ ସେ ପାଦ ରଖିଛ ସତେ ଲୁଚେଇ। କଳି ଯୁଗରେ ନାହିଁ ସେ ପାଦ ରଖିଛ ସତେ ଲୁଚେଇ। ଭକତ ଦେଖି ଭାବ ପରଖି ଦେଉଛ ପାଦ ବଢ଼େଇ। ପ୍ରଭୁ ହେ ଦେଉଛ ପାଦ ବଢ଼େଇ। ସୁବର୍ଣ୍ଣ ବଂଶୀ ବ୍ରହ୍ମା ଯେ ଦେଲେ ମହାପ୍ରଭୁ ତୁମ ହାତେ। ସୁବର୍ଣ୍ଣ ବଂଶୀ ବ୍ରହ୍ମା ଯେ ଦେଲେ ମହାପ୍ରଭୁ ତୁମ ହାତେ। ବଂଶୀନାଦରେ ଭବୁତରିଲେ ଗୋପେ ଥିଲେ ନାରୀ ଯେତେ। ପ୍ରଭୁ ହେ ଗୋପେ ଥିଲେ ନାରୀ ଯେତେ। অঘাই বকারি পুত নাওরি কালি গর্ব খরবকারি অঘাই বকারি পুত নাওরি কালি গর্ব খরবকারি চারি দিন কু মথুরা গল অক্রুর রথরে চড়ি প্রভু হে অক্রুর রথরে চড়ি কুবুজা কলা চন্দন বেশ তাকু সুন্দরী কল কুবুজা কলা চন্দন বেশ তাকু সুন্দরী কল মনসারু পড়ি মামু যে মলা অনসারী নাম বহিল প্রভু হে অনসারী নাম বহিল দূতপণরে হস্তি না গল পাঞ্চ খণ্ডি পড়া পাই দূতপণরে হস্তি না গল পাঞ্চ খণ্ডি পড়া পাই বুঝি পারিলানি সে মান গোবিন্দ তুমকু দেলা ফেরাই প্রভু হে তুমকু দেলা ফেরাই ধরম যুদ্ধ কুরুক্ষেত্রে অস্ত্র ন ধরি কল ধরম যুদ্ধ কুরুক্ষেত্রে অস্ত্র ন ধরি কল অঠর দিন মহাযুদ্ধরু ওড়িয়ে রখি দেল প্রভু হে ওড়িয়ে রখি দেল দাসিয়া নড়িয়া ভারি বড়িয়া তুমকু ভাব গাহি দাসিয়া নড়িয়া ভারি বড়িয়া তুমকু ভাব গ্রাহি রথরে থাই নড়িয়া নিয় ভক্তঙ্কু ভুজ বঢ়েই প্রভু হে ভক্তঙ্কু ভুজ বঢ়েই বন্ধু প্রিয় তুমি হে জগ বন্ধু দিন দুঃখী জন বন্ধু বন্ধু প্রিয় তুমি হে জগ বন্ধু দিন দুঃখী জন বন্ধু রতন থাড়ি দেইছ ডাকি নিয় যাজপুর বন্ধু প্রভু হে নিয় যাজপুর বন্ধু সাতশ পচাশ কোষ দূরর শুনি সাল বেগ ডাক সাতশ পচাশ কোষ